Book 2 65 65 65 النفي 2 নাকারাত্মক বাক্য অস্বীকার 2 নাকারাত্মক বাক্য বা অস্বীকার 2 هل الخاتم غالي الثمن؟ آنگٹیٹا کی دامی؟ آنگٹیٹا کی دامی؟ لا، يكلف 100 يورو فقط. نا، ایر دام ماترو 100 يورو. نا، ایر دام ماترو 100 يورو. لكن معي 50 فقط. কিন্তু আমার কাছে মাত্র 85 আছে কিন্তু আমার কাছে মাত্র 85 আছে হাল সুরত জাহিজুন তোমার কি হয়ে গেছে তোমার কি হয়ে গেছে লা লাইসা বাদ না এখনো হয়নি না এখনো হয়নি لكن ساجهز حالا তবে আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তবে আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে هل تريد مزيدا من الشوربه তুমি কি আর স্যুপ নেবে তুমি কি আর স্যুপ নেবে লা La urid akthar. Na, amar ar chai na. Na, amar ar chai na. Lakin ice cream akhar. Kintu ar ekta ice cream chai. Kintu ar ekta ice cream chai. Hal sara laka mudda tawila wa anta taskun huna? তুমি কি এখানে অনেক বছর ধরে আছো? তুমি কি এখানে অনেক বছর ধরে আছো? লা, সারালি শহর ওয়াহিদ। না, কেবলমাত্র এক মাস যাবত। না, কেবলমাত্র এক মাস যাবত। ওয়াকাদ সরত আরিফ আল কাসিরিন। কিন্তু আমার এর মাঝেই অনেক লোকের সঙ্গে পরিচয় হয়েছে কিন্তু আমার এর মাঝেই অনেক লোকের সঙ্গে পরিচয় হয়েছে هل تسافر غدا الى داركم তুমি কি আগামীকাল গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছ তুমি কি আগামীকাল গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছ লা فقط في العطلة الأسبوعية. نا، كبول ماترو شابتهير ششير چھوٹیتے. نا، كبول ماترو شابتهير ششير چھوٹیتے. ولكني سأرجع يوم الأحد. كنتو آمي روبي بار فيري آشبو. كنتو آمي روبي بار فيري آشبو. هل قد بلغت ابنتك سن الرشد؟ তোমার মেয়ে কি সাবালিকা? তোমার মেয়ে কি সাবালিকা? لا، هي الان بلغت السابعة عشر. না, তার কেবলমাত্র 17 বছর বয়স। না, তার কেবলমাত্র 17 বছর বয়স। ولكن قد صار لها صديق কিন্তু এখন থেকেই তার একটা ছেলে বন্ধু আছে কিন্তু এখন থেকেই তার একটা ছেলে বন্ধু আছে الرجاء الذهاب الى www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية